بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد. أجا حديث الحديث 39 تيريش نلمبر ونشاليش لمبر حديث كتاب 40 نوير. عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله تجاوز لي عن أمتي الخطأ والنسيان وما استكره عليه. حديث حسن، رواه ابن ماجه والبيهقي. عبد الله بن عباس رضي الله عنهما النبي صلى الله عليه وسلم سنة طبي هذا أمة الإسلامية المفسر القرآن حالي محبر طائفة مدى رسول الله صلى الله عليه وسلم فرمى يديه: إن الله تجاوز لي عن أمتي الخطأ والنسيان وما استكره علي. الله يه الله بولي هذا مترم عبقودي ديه تجاوز قودي ولي كي خود غلط الصادق كان زودي غنق كان قجدو لي مناسيز إن دي الله فارف على قجدو لي هنفايا ري বুলিয়ারে আর খোদে খনিককে বলা যদি মজবুত গড়াইয়ারে ইতারে জবরদস্তি গড়াইয়ারে ইনলাক্কা যদি গলত হাম গড়াইয়া দিলে খোদে আল্লাহ মাফ করে দিয়ে আর মতাল্লা আর খাতিলে এন হইলে বুঝাতে খন দিলে তিন সিজন মাদে আল্লাহ মাফ করে দিয়ে গুণার খাম যদি গোয়েন্সাদকে ধর মশালান গোয়েন্সা গলত সাথে অন্য ভাইয়ারে মেসাল তো ধরে গুমত ফরি গেল গই গুমত তো তাম ভাইয়ে বে সাত বিনে বিল উড়ি আতকে অন্য ভাইয়ারে তো হালাকে নোয়াজ ফরা বদ্ধ হতে ফজর টাইম মান এ বিল উড়ি বা তাম ভাইয়ে মানুষই গলত সাদি বে হয় না আর গুম মারে এনারে মাফ হয়ে যাবি নোয়াজ সানিয়ে ফদে দিল মতো যাবি কবল যাবি এনলে নিশি আন ইয়াতে ফরা হলে মানুষকে তো মেলার হাম করে ওয়ান আড়া ইয়ান আড়া বাজাত করে দুয়া দিন মাদে এনে আসো তো আজান দিতে ফরাই কি হইতে না পারে দুয়া দিন মাদে আজান তো নুফুনে হিন্দি লোক যাবো তাতে ব্যায়াম করলে যাবো সাথে মত তো আজান দিয়ে তো মত ফাই ওহ মই তো আসল নন্দ পাতাম ফরা বেলা এনো তেনহলে গুণা নহব তো তো আসল তত্ত্ব বিয়া গিয়ে দিয়ে নোয়ান্ন ভাব দিয়ে আনলে কিন্তু তত্ত্ব এখন নজ ফল দিয়া দিব হিন্দি লিল মেসার কল তো ধরনে অমস্ত করি ও আলে ইল্লে যদি বলা যদি জবরদস্তি করে যোগ্য মানুষের আতিয়ার লয়ে আরে বন্ধুক লয়ে আরে মানুষের গুন্ডক করে দর্জি দরি আরে সদ্য হন দিল্লা সরাব খা নলে তো আরা দুধ মারি ফেলাম বন্ধু কী বলে এম কই দল কী করি মানুষ হিসেবে মজবুত খাওয়া যোগ্য কথা আর ইন্দিল্লা দল মেসাল ওই যাবি ন আল্লাহ নগর কিন্দিল্লা সদা বিবাহ খাই দিবে মাফ হয়ে যাবি গুণা নহবি আল্লাহ তো মজবুত করাই দি এ নইলে সায় সুতি কসদান আমদান গোমানসে গুণা করলে এবার মাফ নহব ইল্লা আল্লাহ যদি মাফ সার আল্লাহ মাফ করে দিলে আল্লাহ তো মনে হইলে আর আল্লাহ তো তবে ইস্তেগফার করলে মাফ হ এবার হাদিস হাসান বলে হয় মনে হইয়ে ইবিন মাজা সুনান ইবিন মাজা মারে রিওয়ায়াত গুজে ইনলা ইমাম বাইহাকি সুনান আল কুবরা মারে রিওয়ায়াত গুজে তো এবার তো খুদুন মাসাইল আরা ফায়দা করি ফারিম এক নম্বর মাঝে আল্লাহ আজ্জা ওজাল বিশির রহমান রাহিম দুই নম্বর মাঝে আল্লাহ আজ্জা ওজালে বন্ধ করে জবরদস্তি করি আরে গুণা নলকে আজ আপনাদে কোনোদিন কসদম মারি সায় সুতি ইন্দিল্লাতে নিজে বাজে এখতিয়ার করি গুণাগর দিন লেখে দিন তিন নম্বর মাদে গল সাথে গিয়ে বুলোর সাথে গিয়ে বেসারাই হয় না পারিন ইন্দিল্লা তারা মজবুত করাই আল্লাহ মাফ করে দেখে আল্লাহ এটা তুই নম্বর তাকত নাই তারা তার তাকত বাড়ে হুঁশি আর মানুষশীল তার দিয়ার মানুষশীল তো ইয়ান তো অসুদ্ধ হন দিল্লা ইনসান তো গুণা কদিন আল্লাহ নাফার মানে কদিন ইনরে হেসকারা নগরণ ইনরে নাফাস নগরণ ইনরে দাম দন ফাঁস গরণ ইন বাজতের মধ্যে সোনা গুণ হলেও উগে ইনসানে কষ্ট করি আমদন করি করি হামেশা ঘর থাকিলে হতে ওলামা করলে হতে কী কী হর হতে সবগিরা গুণে ইয়ান ডহতে যাবে বলি কবিরা গুণা গুণে যাবে হদিন দিল্লা ডর গুণা করলে আতকে হতে তবা করলে হতে আল্লাহ মাফ করে দেওয়ালা তেমন ইনসান তো হামেশা হুঁশিয়ার করে গুণা তো বাঁচে তা করিব আল্লাহ তো মাফ সাহা করিব রব্বান আল্লাহ তো আখিদ নাই নাসিনা ওখতানা আল্লাহ আজ্জা কোন মতো শিখিয়ে দিয়ে রব্বান আল্লাহ তো আখিদ নাই নাসিনা ওখতানে আল্লাহ মহাকাশানা গুজ্জো আর গলত সাথে ইল্লা ফরা ফেলে গলত গুজ্জি দৌলে আল্লাহ কী হয়ে কাত ফাল হাই গুজ্জি দোয়া কবল গুজ্জি আল্লাহ আলম।